সকল পীরের পীর গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, ভারতবর্ষের অমানিসার অবসান ঘটিয়ে দীপ্ত আলোয় আলো ঝলমল করেছিলেন তিনি। মুক্তি পূজার চির অবসান করে তাওহীদের রোশনীতে ভরপুর করে দিয়েছিলেন। ভারতবর্ষে সবারই পীর মঈনুদ্দিন চিশতি, আধার রাতে জ্বললো রে সে, আধার রাতে জ্বললো রে সে, আধার রাতে জ্বললো রে সে, দিন ইসলামের বাতি। ভারতবর্ষে সবারই পীর মঈনুদ্দিন চিশতি, আধার রাতে জ্বললো রে সে, আধার রাতে জ্বললো রে সে, আধার রাতে জ্বললো রে সে, দিন ইসলামের বাতি। ভারতবর্ষে সবারই পীর মঈনুদ্দিন চিশতি, আধার রাতে জ্বললো রে সে, আধার রাতে জ্বললো রে সে, আধার রাতে জ্বললো রে সে, দিন ইসলামের বাতি। ভারতবর্ষে সবারই পীর মঈনুদ্দিন চিশতি, দেবদেবীদের পূজায় রত ভারতবর্ষের মানুষ যত, দেবদেবীদের পূজায় রত ভারতবর্ষের মানুষ যত, ডাকলেন তিনি খোদার পথে, ডাকলেন তিনি খোদার পথে, ডাকলেন তিনি খোদার পথে, যিনি অধিপতি। ভারতবর্ষে সবারই পীর মঈনুদ্দিন চিশতি, আধার রাতে জ্বললো রে সে, আধার রাতে জ্বললো রে সে, আধার রাতে জ্বললো রে সে, দিন ইসলামের বাতি। ভারতবর্ষে সবারই পীর মঈনুদ্দিন চিশতি, তার ডাকেতে সারা দিল বাতিল খোদার পথ ছাড়িল, তার ডাকেতে সারা দিল বাতিল খোদার পথ ছাড়িল, পাক্কালিমার গান গাইতে, পাক্কালিমার গান গাইতে, পাক্কালিমার গান গাইতে, লাগলো দিন রাতি। ভারতবর্ষে সবারই পীর মঈনুদ্দিন চিশতি, আধার রাতে জ্বললো রে সে, আধার রাতে জ্বললো রে সে, আধার রাতে জ্বললো রে সে, দিন ইসলামের বাতি। ভারতবর্ষে সবারই পীর মঈনুদ্দিন চিশতি, পূজার মন্দির হইল মসজিদ ভাঙল তাদের কুফরি নিন্দ, পূজার মন্দির হইল মসজিদ ভাঙল তাদের কুফরি নিন্দ, দূর করিলেন শক্ত হাতে, দূর করিলেন শক্ত হাতে, দূর করিলেন শক্ত হাতে, শেখের গতি। ভারতবর্ষে সবারই পীর মঈনুদ্দিন চিশতি, আধার রাতে জ্বললো রে সে, আধার রাতে জ্বললো রে সে, আধার রাতে জ্বললো রে সে, দিন ইসলামের বাতি। ভারতবর্ষে সবারই পীর মঈনুদ্দিন চিশতি, তাহার হাতে হইল বায়াত তাহার সাথে কাটে দিন রাত, তাহার হাতে হইল বায়াত তাহার সাথে কাটে দিন রাত, তাহার নজর পে তারা, তাহার নজর পে তারা, তাহার নজর পে তারা, হইল মহামতি। ভারতবর্ষে সবারই পীর মঈনুদ্দিন চিশতি, আধার রাতে জ্বললো রে সে, আধার রাতে জ্বললো রে সে, আধার রাতে জ্বললো রে সে, দিন ইসলামের বাতি। ভারতবর্ষে সবারই পীর মঈনুদ্দিন চিশতি, তোমার সিলায় পেল ইসলাম ভারতবর্ষের মানুষ তামাম, তোমার সিলায় পেল ইসলাম ভারতবর্ষের মানুষ তামাম, তোমার স্মৃতি মন গগিনে, তোমার স্মৃতি মন গগিনে, তো মসিতি মঙ্গোগিনে রাখবে যে গাথি ভারতবর্ষে সবারই পীর মঈনুদ্দিন চিশতি। আধার রাতে জানলো রে সে, আধার রাতে জানলো রে সে, আধার রাতে জানলো রে সে দিন ইসলামের বাতি ভারতবর্ষে সবারই পীর মঈনুদ্দিন চিশতি। আধার রাতে জানলো রে সে, আধার রাতে জানলো রে সে, আধার রাতে জানলো রে সে দিন ইসলামের বাতি ভারতবর্ষে সবারই পীর মঈনুদ্দিন চিশতি।